السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. سورة غافر 17-18 نمبر آيات প্রেক্ষিতে আজকে আমরা কিছু কথা আলোচনা করব নীরবতা নিয়ে। এক হচ্ছে বাক সংযম, মানে আপনি কথা বলবেন, মিতভাষী হবেন, অল্প কথা বলবেন, প্রয়োজনে কথা বলবেন, অপ্রয়োজনে চুপ থাকবেন, নিষ্প্রয়োজনে কথা বলবেন না। তা কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমাদের ডাইনে বামে আমার প্রহরী বসে আছে। এ জানেন আপনারা, কেরামান কাতিবিন ইয়ালামুন মা তাফালুন। তো মা ইয়ালফিজু মিন কাউলিন, মানুষ যখনই কোন কথা বলে, ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, তাদের কাছে ওই তৎপর প্রহরী কি করে, সেটাকে নোট করে, সেটাকে দেখে, সেটাকে সূক্ষ্মদর্শী হিসাবে তারা সমস্ত কিছু নোট করে, বরং ভিডিও যেমন দেখার কথা বলা হয়েছে, যে কাজ করে সে কাজ তাকে দেখানো হবে। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইন ইয়ারা, তো খাইরাইন ইয়ারা শাররাইন ইয়ারা দুটোই দেখতে পাবে, খায়ের শের শর সব দেখতে পাবে কাল কেয়ামতে। কিতাব আকারে ছাপাও পাবে, আর যত কথা সে বলছে সমস্ত কথা লেখা হবে, আর যে কথাগুলো আমরা বলছি সে কথাগুলো আল্লাহ ধরবেন। আর এই জন্যই আছে যে মানুষকে অধিকাংশ যে দুটি অঙ্গ জাহান্নামে নিয়ে গিয়ে টেনে ফেলবে সেই দুটি অঙ্গ কি কি বাদশাহ নামদার, যে দুটি অঙ্গ মানুষকে বেশি বেশি জিবড়া জিব্বা বেশ জিব জিব প্রথম হচ্ছে জিব, আর দ্বিতীয়টা কি আমাদের উত্তর, আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে জিব, ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে যৌনাঙ্গ। তো জীব বা জিহ্বা মানুষকে বেশি বেশি কথার ফলে মানুষ বেশি জাহান্নামে যাবে, এ কথা আমরা জানি। তো জিহ্বা একটি ছোট্ট অঙ্গ, এটির মাধ্যমে চিকিৎসকগণ মানুষের দৈহিক রোগ নির্ণয় করতে পারেন। দেখবেন ডাক্তাররা ডাক্তারের কাছে চিকিৎসক বলে জীবটা দেখান, জীব দেখে বহু ডাক্তার রোগ নির্ণয় করেন, আর এরই মাধ্যমে হেকিমগণ মানুষের মানসিক রোগ নির্ণয় করে থাকেন, ঠিক আছে। আর আপনি বা যারা জ্ঞানী মানুষ তারা এই জিহ্বার প্রতিক্রিয়া দেখে, জিহ্বার শব্দ শুনে আপনি জ্ঞানী না অজ্ঞানী, বোকা না জ্ঞানী, আহাম্মক নাকি বিজ্ঞ, এটা তারা নির্ণয় করতে পারেন কথা বললেই। এই জন্য চুপ থাকলে আহাম্মককেও জ্ঞানী মনে হয়, চুপ থাকলে চুপ করে বসে আছেন, তার লেবাস পোশাক ভালো, আর অনেক সময় কথা বললেই ও এটা তো ওই লোক, তাই না? কথা বলার সাথে সাথেই মানুষের পরিচয় পাওয়া যায়, আর চুপ থাকলে আহাম্মককেও জ্ঞানী মনে হয়। বন্ধ মুখে মাছি প্রবেশ করে না আপনারা জানেন, কিন্তু হাঁ করলেই আপনার মুখে মাছি আসতে পারে। পা পিছলে গেলে মানুষ মরে না, কিন্তু মুখ পিছলে গেলে অনেক মানুষ মারা যায়। আল্লাহ আমাদের দেহে একটি মাত্র জীব দিয়েছেন, দুটো কান দিয়েছেন, অতএব আমাদের কথা কম বলা উচিত আর বেশি শোনা উচিত, যাতে আমরা কম বলি এবং কম শুনি। মানুষের জ্ঞান বাড়লে কথা কমে যায়, দেখবেন জ্ঞানী মানুষরা কথা কম বলে, এজন্য বলে অল্প জলে পুঁটি মাছ ফর ফর করে, ছট ছট করে, হ্যাঁ, আর গভীর জলের মাছ বুঝতেই পারবেন না যে এখানে মাছ আছে না নেই। এই হচ্ছে জ্ঞানী অজ্ঞানীর পার্থক্য। গির গির গির গির বীর বীর বীর বীর সবসময় করে থাকে কারা, যাদের জ্ঞান নেই, অল্প জ্ঞান আছে, অল্প জ্ঞান তারা ফলাই বেশি, ছটছর ফরফর করে বেড়ায় তারা ধর পড়ে। এই এই যে মানুষের জ্ঞান বাড়লে কথা কমে যায়, এটা কিন্তু খুবই মানে খাঁটি কথা। বোবার কোনো শত্রু নেই, যে বোবা দেখবেন তার শত্রু নেই, কেন? যেহেতু সে কথা দ্বারা কাউকে আঘাত দিয়ে শত্রু বানায়নি, কথার আঘাতে শত্রু বানানো হয় সেটা ওর দ্বারাই হয়নি। মোট কথা, নীরবতার একটা বিশাল গুরুত্ব আছে, যেমন কথা বলারও গুরুত্ব আছে নিজের জায়গাতে। আমরা সেই কথা আলোচনা করার চেষ্টা করব, কখন কথা বলতে হবে আর কখন কথা বলা ঠিক না, মুখ খোলা উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু আব্দান কালা ফাগানিম আও সাকাতা ফাসালিম। আল্লাহ তাআলা সেই বান্দাকে রহম করুন, এটা একটা দোয়া দোয়া হতে পারে, আর একটা খবরও হতে পারে যে আল্লাহ সেই বান্দাকে সত্যি রহম করেন। যে ব্যক্তি কথা বললে তার সেটা গনিমত হয়, তার মানে এক প্রকার সম্পদ হয়, অনায়াস লব্ধ সব মানে সম্পদ হয়। আর আও সাকাতা ফাসালিম, কিংবা চুপ থাকে, নীরব থাকে, ফলে সে নিরাপদ থাকে। চুপ থাকলে ফলে সে নিরাপত্তা পায়, তার কারণ কথা বলার কারণে অনেক সময়ে অনিরাপত্তা আসে, বিপদ আসে। খালিদ বিন ইমরান বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাকে লম্বা সময় ধরে রেখে বললেন, আতাখাওয়াফু আলাইকুম হাজা, এই জিভটা ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাখাওয়াফু আলাইকুম হাজা, আমি তোমাদের জন্য যেটা ভয় করি সেটা হচ্ছে এই যন্ত্রটা। রাহিম আল্লাহু আব্দান কালা খাইরান ওয়াগানিম আওসাকাতা আনসুইন ফাসালিম। আল্লাহ তাআলা সেই বান্দাকে রহম করেন বা করেছেন যে ভালো কথা বলে সে অনায়াস লব্ধ সম্পদ লাভ করে, গনিমত লাভ করে, আর যে চুপ থাকে ফলে সে মানে খারাপ কথা বলা থেকে, ক্ষতিগ্রস্ত ক্ষতিকর কথা বলা থেকে চুপ থাকে, ফলে সে নিরাপত্তা পায়। নিরাপত্তার চেয়ে বড় শাস্তি, নিরাপত্তার চেয়ে বড় শান্তি, বড় শান্তি আর অন্য কিছু নেই। আর দশটি নিরাপত্তার নটি লাভ হয় চুপ থাকায়। নিরাপত্তা না থাকলে আপনার ধন জন কোনো কাজের না। সবসময় যদি অনিরাপত্তায় ভোগেন, শান্তি পাবেন না, বিছানায় ঘুম আসবে না। আমাদের অনিরাপত্তার জন্য বাড়ির বাইরে গেলে মনে হয় যে আর ফিরব কিনা জানি না। ছেলেরা বাইরে গেলে মনে হয় যে কখন আসবে, কখন আসবে, কি হলো, ফোনের উপর ফোনে, আরে কোথায় কোথায়, কেন, একটা ভয় আছে যে যেন কোথায় কিছু ঘটছে, কোথায় কিছু হচ্ছে। তো নিরাপত্তার দশটা যদি ভাগ করা যায় নিরাপত্তাকে, তাহলে দেখা যাবে নয়টি নিরাপত্তা লাভ হবে কোথায়, কিসে, চুপ থাকাতে। যদি কথা না বলো তো তুমি নিরাপত্তা লাভ করবে, বাকি তুমি যেখানে যাবে যাও। কথা কাটাকাটি করলেই, কথার কথা জবাব দিলেই ঝগড়া বেড়ে যায়, তাই না? একজন একটা কথা বললো, যদি দ্বিতীয় পক্ষ চুপ থাকে বাড়বে, বাড়বে না। আর যদি চুপ না থাকে বেড়ে যাবে, ধাপের ধাপ বেড়ে যাবে। এরকম স্বামী স্ত্রী কথা কাটাকাটি হচ্ছে, স্বামী একটা কথা বললো, স্ত্রী যদি চুপ থাকে সেটা আর বাড়ে না, কিংবা স্ত্রী হয়তো এমন রাগে একটা কথা বললো, স্বামী যদি চুপ থাকে তাহলে বাড়ে না। কিন্তু কথার জবাবে কথা দিতে গেলেই আপনারা টেলিফোনে কত ঝগড়া করেন না, করেন না? বউয়ের সাথে ঝগড়ায় শেষকালে কদিন কথাবার্তা বন্ধ হয়ে যায়। কেন? কথা কাটাকাটির ফলে। এক পক্ষ যদি চুপ হয়ে যায় তো এর ফলে বাড়াবাড়িটা হয় না, ফলে তাদের মধ্যে সম্পর্কে ছেদ পড়ে না। তো কথা কাটাকাটি মানে চুপ থাকলে, নীরবতা যদি কেউ এক পক্ষ পালন করে তাতে শান্তি আছে। যেমন আমরা রোজার সময় বলি, যদি কেউ তোমাকে গালি দেয় তাহলে কি বলতে হয়? আমি রোজা আছি, তার মানে নীরব থাকতে হবে, কিংবা বলতে হবে আমি রোজা আছি, তার কারণ সেক্ষেত্রে কথা বলা ক্ষতিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্কাতর্কি করতে নিষেধ করেছেন, তর্ক করতে। তর্ক কাকে বলে? মানে এক পক্ষ মানছে না তাকে মানাবই। দুজনের মধ্যে একজন হকপন্থী, ঠিক আছে, একজন বলল চার দুকুনে আট, আর একজন বলছে না চার দুকুনে নয়। বেশ, যে বলল চার দুকুনে নয় সে ভুল, ভুল কি না? যে বলছে চার দুকুনে আট সে হকপন্থী, কিন্তু যে নয় বলছে সে মানতে চায় না, আর এ সঠিক হয়েও সেটাকে মানাবার চেষ্টা, না তুমি ভুল বলছো, তোমার জানো না তুমি চার দুকুনে আট, চার দুকুনে আট, বাড়াবাড়ি এভাবে বেড়ে গেল। কিন্তু এরও উচিত যে এই লোকটা যখন বুঝছে না তখন কি করা? চুপ থাকা, মনে মনে ভাববে লোকটা জাহেল কিংবা গুয়ার কিংবা আর কিছু, ভেবে তুমি চুপ করো, কিন্তু চুপ না করে তর্কের সাথে তাকে মানাবার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা জাইমুম বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়াইন কানা মুহিক্কান, আমি জান্নাতের পাশে একটা ঘরের গ্যারান্টি দিচ্ছি সেই ব্যক্তির জন্য, যে ব্যক্তি তর্কাতর্কি বিতর্ক ত্যাগ করে যদিও সে হকপন্থী হয়, যদিও জানে যে আমার কথাটা ঠিক চার দুকুনে আট, ও বলছে চার দুকুনে নয়, আমি জানি যে এটা ভুল বলছে, তবুও আমি তর্ক একবার বললাম মানল না, ছেড়ে দাও, নীরবতা অবলম্বন করো। আর এই নীরবতাই হচ্ছে বিশাল জবাব। বেশ, কখন চুপ থাকা উত্তম, কখন চুপ থাকবেন আপনি? কথা যদি অকল্যাণকর হয়, এমন কথা বলতে যাচ্ছেন যেটা কোনো কল্যাণকর কথা নয়, অসার কথা, ফালতু কথা, খারাপ কথা, অশ্লীল কথা, ক্ষতিকর কথা কিংবা পাপ কথা, যে কথা বললে পাপ হয়, এরকম কথা বলা হতে কি করবেন? চুপ করবেন, চুপ থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহ, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার মেহমানের খাতির করে, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে নচেত চুপ থাকে। পারলে ভালো কথা বলো, আল্লাহর জিকির করো, আর ওয়াজ নসিহত করো, মানুষকে উপদেশ দাও, আমরি বিল মারুফ আন নাহি আনিল মুনকার করো, সৎ কাজের আদেশ মন্দ কাজে বাধা দাও, নচেত কি থাকো? চুপ থাকো। ফালতু কথা নিয়ে গিরগির গিরগির ওর কথা নিয়ে, ফালতু কথা তো বিভিন্ন রকমে বলা হয়, অনধিকার চর্চা, যে বিষয়ে আপনার কোন এখানে বসে বাংলাদেশের কুটিরে বসে আমেরিকার গল্প বলছেন, হোয়াইট হাউসের মাশাআল্লাহ হোয়াইট হাউসের গল্প বলছেন, এর সাথে আপনার সাথ কি? আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ, হ্যাঁ, এ কেন খাম কাতে ফালতু কথা, এ কোনো লাভ হবে না। আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপে ফেসবুকে এইভাবে কত রকমের আলোচনা আছে। সৌদি আরবে কি হচ্ছে? তাদের মাথা ভাতা হচ্ছে কোথায়? বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে তাদের মাথা ভাতা হচ্ছে সৌদি আরবে, এই হচ্ছে ওই হচ্ছে, পেট্রোলের দাম বাড়ছে, এই হচ্ছে সেই হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে বলছে। আবার আমাদেরকে বলছে কি, আপনাদের দেশে রয়েছে বলছেন কেন? চাকরি বাঁচাবার জন্য চুপ রয়েছেন, আপনারা কথা বলুন। তো আমি যদি কথা বলি আমার কথাটা কোনো কাজে লাগবে? তাদের দেশের নেই, তাদের দেশের লোক নেই, তাদের দেশের আলেম ওলামা নেই, তারা কি বলে না? এদের বলাটা ওরা শুনছে না, ভাবছে কি সবাই চুপ করে বসে আছে, বুঝতে পারছেন? ফলে এইসব এদেরকে কি বলবেন আপনি, বেকুফ বলবেন না বোকা বলবেন না কি বলবেন জানি না। এরা মনে করে যে আমরা চুপ করে বসে আছি কেন, এরা কথা বলে না কেন, এরা সরকারের বিরুদ্ধে মুখ খোলে না কেন? যে বাংলাদেশে হয় তা একটা কথা, সৌদি আরবে তাও মুখ খুলতে হবে সরকারের বিরুদ্ধে। তার মানে বাংলাদেশের লোকদেরকে বলতে হবে সৌদি সরকার এই করছে ওই করছে ওই করছে, তারপর তার বাংলাদেশের লোকরা শুনি কি করবে, লাভটা কি? সুতরাং এরা চায় যে ফালতু কথা বলুক, এগুলো হচ্ছে ফালতু কথা, যে কথার কোনো মূল্য নেই, যে কথার কোনো মূল্য থাকবে না, যে কথার কোনো দাম হবে না, যে কথার কোনো উপকার আসবে না, সেই কথা বলতে এরা চায়। আর ভাবছে যে আমরা চুপ করে বসে আছি এবং কি বলে খারাপ কাজে বা খারাপ খারাপ ব্যাপারে আমরা সহযোগিতা করছি কিংবা সহমত পোষণ করছি। আল্লাহুল মুস্তান, ফাহাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। যারা এরকম অপবাদ দেয় তাদের জন্য বলি, আলাইহিম মিনাল্লাহি মা ইস্তাহিকুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, মুয়াজ ওই যে কথার ব্যাপারে বলেছিলেন, তো তখন আল মুয়াজ বলেছিলেন যে আমাদের কথার কারণে কি আমরা জাহান্নামে যাব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাকিলাত কা উম্মুক ওয়া হাল ইয়াকুবুন নাস আলা মানাখিরিহিম ফি জাহান্নাম ইল্লা মা নাতাকাত বিহি আলসিনাতুহুম। মানুষকে জাহান্নামে যদি অংশ, প্রথমেই বললাম দুটো অঙ্গ, তার মধ্যে একটা হচ্ছে জিহ্বা বা জীব, এই জীব জীবের কারণে, জীবের কথা, জীবের যে কাটা ঘাস, এর জন্য এছাড়া কি অন্য কিছু জাহান্নামে নিক্ষেপ করবে? কথার মাধ্যমেই বেশি মানুষ জাহান নামে যাবে। ফামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত আন শার। তার মানে যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, নচেত মন্দ কথা বলা হতে চুপ থাকে। কুলু খায়রান তাগনামু, তোমরা ভালো কথা বলো সম্পদ লাভ করবে। ওয়াসকুতু আন শাররিন তাসলামু, আর খারাপ কথা বলা হতে চুপ থাকো, নীরব থাকো, তোমরা নিরাপত্তা লাভ করবে। আসসামতু যাইনুন ওয়া সুকুতু সালামাতুন, ফাইজা নাতাক্তা ফালা তাকুন মিকসারা, মা আন নাদিমতু আলা সুকুতি মাররাতান ওয়ালাকাদ নাদিমতু আলাল কালামি মিরারা। কবি বলছেন যে চুপ থাকা ভালো আর চুপ থাকাতে নিরাপত্তা আছে, সুতরাং যখন তুমি কথা বলবে তখন বেশি কথা বলো না, যেন গিরগির গিরগির করে কথা বলতেই থেকো না। মা আন্নাদিম তু আলা সুকুতি মাররাতান, চুপ থেকে আমি কোনোদিন লাঞ্ছিত হইনি, লজ্জিত হইনি, কিন্তু কথা বলাতে, কথা বলার ফলে আমি অনেকবার লাঞ্ছিত হয়েছি, লজ্জিত হয়েছি। কথা ঠিক না ভুল? বিশাল সুন্দর কথা, কথা বলার ফলেই মানুষ লাঞ্ছিত হয়, লজ্জিত হয় বহু জায়গাতে। চুপ থাকলে, নীরব থাকলে লোহায় বলে লোকটা মেশা, লোকটা কথা বলে না ইত্যাদি হয়তো বলবে, কিন্তু আমি কথা বললে পরে যে ক্ষতিটা হতো সেই ক্ষতি থেকে বেঁচে যেতাম। যেমন দু একটা ক্ষতির উদাহরণ শুনুন। বাপ বেটায় পথে যাচ্ছিল, এক জান্দ্রেল বাপকে ধরে মারতে লাগলো, কোন একটা বিষয় ছিল মস্তান, সে এখন বাপকে ধরে মারতে লাগলো। বেটা তখন ও যুবক, যুবকে যুবকে লেগেছে, বলছে আর একবার মার দেখিন তোকে দেখবো, যে তালবর সাদিয়াটা কি কথা বলে না, ওটা বলছে তোকে দেখবো, আর একবার মার দেখি তোকে দেখবো, তুমি তুই কি করবি, এইলে মারলাম। তারপরে যখন আবার মারলো তখন ওই বলছে আর একবার মার দিকে তোকে দেখবো, ঠিক আছে, বলে কি করবি তু, আবার মারলাম, তখন বলছে আর একবার মার, তারপর তোকে দেখছি। তখন বাপ বলছে বেটা তুই তো কিছুই করতে পারবি না, তুই যদি চুপ থাকিস তো কম করে মারটা আমি কম খাই, তাই না? যদি চুপ থাকে বেটা তা দ্বিতীয়বার মারতো, মারতো না, কিন্তু ওই যে তর্ক করতে গেল, দেখ কি করি, মুখের কথা বললো ফলে বারবার মার খেলো। সুতরাং বিপজ্জনক কথা হলে পরে, এরকম যদি কথা হয় এমন সময় শক্তিহীন প্রতিবাদ অধিক জুলমের কারণ হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় প্রতিবাদ করি যার ফলে জুলুমটা বেশি হয়। দেখবেন দেশের রাজনীতির ক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে দেখবেন এই প্রতিবাদ করতে গিয়ে, প্রতিবাদ করে না কেন, প্রতিবাদ করে যেমনি প্রতিবাদ করতে যায় জুলুমটা বেশি হয়ে যায়। কথা বিপজ্জনক হলে, ধরা পড়ার ভয় থাকলে, গোপন কথা ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকলে তখন কি করতে হয়, চুপ থাকতে হয়। এমন এক জায়গায় লুকিয়ে আছেন, সেখানে যদি কথা না বলেন তো বাইরে পুলিশে দেখতে পাবে না, তাই না, ধরতে পারবে না, কিন্তু কথা বললে ধরা পড়বেন, সেইখানে আপনার চুপ থাকা উচিত এমন কথা যদি হয়। আবার অনেক সময় মানুষ কথা বলে নিজেকে ধরা পড়ে, যেমন ঠাকুর ঘরে কেড়ে বলে আমি কলা খাইনি, তার মানে কি, ওকে জিজ্ঞাসা করেনি যে ঠাকুর ঘরে কে কলা খাচ্ছে কিনা জানেই না, কিন্তু বাইরে থেকে বলছেন ঠাকুর ঘরে কেড়ে, তখন তাড়াতাড়ি বলছে চুরি করছে, ও বলেই দিচ্ছে যে আমি কলা খাইনি। তো কথা বলে মানুষ অনেক সময় নিজের বিপদ ডেকে আনে নিজের কাছেই। কোনো সময় হক কথা জানলে কি বলতে হবে, আপনি একটা জানেন জিনিস জানছেন হক, কিন্তু সেটা জানলে কি বলতে হবে, হ্যাঁ জানলেই বলতে হবে, কোনো জরুরি না। আপনি হ্যাঁ দরকার বুঝে, প্রয়োজন বুঝে, আপনার আগা পাছা ঘুরে, আষ্টে পৃষ্ঠে ধরো তবে ঘোড়ার উপর চড়ো, এমনি না চেপে পড়লাম বাস তো ঘোড়া আপনাকে লাথি মেরে ফেলে দেবে। দেখলেন এক ছেলে এক মেয়ে ব্যভিচার করছে, যাকে ব্যভিচার বলে, ঠিক ঠিক দেখলেন, এই কথা যদি আপনি মাহকামাতে গিয়ে বলেন কিংবা মোতাবাদা ওই যে কি বলে ওটাকে হাইয়াতে গিয়ে বলেন যে আমি অমুক আর অমুককে দেখলাম, শহীদ আর শহীদাকে দেখলাম, তারা ব্যভিচার করছে, তখন কি বলবে বলুন তো, যাও সাক্ষী নিয়ে এসো। কটা সাক্ষী চাই, আরো তিনজন, চারজন সাক্ষী না হলে ব্যভিচারের অপবাদ, ব্যভিচারের কথা বলা যাবে না। আর যদি বলো তাহলে তুমি কি খাবে, সারা যদি অস্বীকার করে তুমি উল্টে কি খাবে, আশি চাবুক খাবে। যদিও তুমি দেখেছো, দুজন দেখেছো, তিনজন দেখেছো, তাও বলা যাবে না, কেন, এই বললে বিপদ আছে, কারণ আল্লাহ বলছেন চারটে সাক্ষী নিয়ে এসো, আপনি মানলেন না, আপনি হক কথা বলতে কেন, আমি জানি তো আমি হক এটা বলবো, তো বললে পরে কি হবে, এই ক্ষেত্রে ঘুরে আপনার ঘাড়েই চাবুক পড়বে, চাবুক লাগবে। তো হক কথা জানলেই যে বলতে হবে, আর বললেই যে ফায়দা হবে, উপকার হবে, এটা নয়। স্পষ্ট কথায় কষ্ট নাই, কথা ঠিকই, কিন্তু সর্বত্র সব ক্ষেত্রে স্পষ্ট কথা বলাও জ্ঞানীর কাজ নয়, এটা হচ্ছে আহমকের কাজ। স্পষ্ট কথা কাকে বলে জানেন, স্পষ্ট কথা হচ্ছে যে যেটা বটে সেটা স্পষ্ট করে বলা, কিন্তু এটা স্পষ্ট করে বললে পরে অনেক সময় অশ্লীল হয়ে যায়, তাই না? আমরা বলি যে যদি বাদশাহ নামদারকে জিজ্ঞেস করে বাদশাহ নামদার সন্তান কিভাবে হয়, যদি বলা হয় বাদশাহ নামদারকে সন্তান কিভাবে জন্মগ্রহণ করে, কোন মহিলা কি কোন পুরুষ ছাড়া সন্তান দিতে পারে, দিতে পারে না। তো পুরুষের সাথে মহিলার কি ঘটলে সন্তান হয়, এটা যদি বাদশাহ স্পষ্ট করে বলে তো শুনতে খারাপ লাগবে না লাগবে না? মসজিদে বলা যাবে না, তাই না? খারাপ লাগবে। আর যদি একটু একটু চাপা চাপা দিয়ে বলে তো হয়তো বলে বলে মিলনের ফলে, একটা ভালো ভাষা জানলে না বলবে। আর যদি স্পষ্ট করে বলে তাহলে তো বুঝতেই পারছেন। হ্যাঁ, তো অনেক সময় স্পষ্ট কথাটা অশ্লীল কথা হয়ে যায়। আপনি একটা আলেম ভুল করেছে, সেই আলেমের ভুল ধরতে গিয়ে যদি বলেন হ্যাঁ বেটারা বেটারা, ওই যে বেটা বলে বলছে, অনেক বেটা বলে আপনাদের সে আসছে কি এরকম অভ্যেস বেটা বলা? আরে বেটা কিছু জানে না, বেটা বেটা মানে কি? তুচ্ছ করা, ছোট ছোট করা। তো যদি স্পষ্ট করে বলেন তো সেটা অশ্লীল হয়ে যায়। আপনি তার প্রেস্টিজে আঘাত দেন, তার ইজ্জতে আঘাত দেন, এটা কিন্তু কম জিনিস না, কম গুনার কথা না। সুতরাং স্পষ্ট বিষয় হলেও আপনাকে জিভ মানে কন্ট্রোল করে বলতে হবে। আর সাধারণত আহাম্মক যারা বোকা লোক না, তারা এইগুলো করে। যেমন জাহেল লোকরাই দেখবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে যেমন তাই কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে এমন এমন গালাগালি, এমন এমন কথা, চট করে কাফের, চট করে কাফের বলে দিচ্ছে, চট করে মোনাফেক, চট করে অমুকের দালাল, একবারে এগুলো জাহেল। জাহেল ছাড়া মানে আলেমের এটা হতেই পারে না। দেখবেন আপনি বিজ্ঞ যেটা ভয় পায়, অজ্ঞ সেটা আগে যায়। বড় বড় আলেমরা কাউকে কাফের বলতে ভয় করে, কিন্তু এই এই যে অজ্ঞগুলো আছে না, এদের কাফের বলতে দ্বিধা নেই। আরে মিয়া কি হয়েছে, কাফের, চট করে কাফের বলে দেয়। তো এরা সত্যিই অজ্ঞ, বিজ্ঞ যেটা ভয় পায়, অজ্ঞ সেটা আগে যায়, এটাই হচ্ছে ওদের কথা। ফিতনার সময় কথা বলা যাবে না। ফিতনা যদি কথা বলাতে আপনার ফিতনা হয়, আপনি জানেন আমি যদি কথাটা বলি তাহলে কি হয়ে যাবে, বিশাল একটা ফিতনা হবে, এমন একটা দ্বন্দ্ব হবে। অনেক সময় ফিতনা মেটাবার জন্য দুই বিবদমান গোষ্ঠীর মাঝে মানে কি বলে আপনার সন্ধি স্থাপনের জন্য কি করতে হয় বাচ্চা নামদার, ওইভাবে না, যেটা করতে হয় সেটা হচ্ছে মিথ্যা বলা যায়, তাই না? এক্ষেত্রে দুইজন গোষ্ঠীর মাঝে সন্ধি স্থাপন করার জন্য মিথ্যা বলা যায়, আর আপনি ফেতনা সৃষ্টি করবেন, হাম্মাজ মাশা ইম বে নামিম আ চুগলি করে আপনি দুটো গোষ্ঠীর মাঝে লাগিয়ে দেবেন, তো এটা নিশ্চয়ই ফেতনা। এই ফেতনার সময়ে কথা বলা যাবে না। আপনি জানেন যে এই সময় যদি আমি কথা বলি, যদিও সেটা হক কথা হয়, তাহলে ফেতনা হবে, তো সেই সময় কথা বলা যাবে? বলা যাবে না। এর প্রমাণ শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে পরিত্রাণ পেয়ে যায়। তুবা লিমান মালাকা লিসানাহু ওয়া ওয়াসিআহু বাইতুহু ওয়া বাকিয়া আলা খাতিয়াতে, সে ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি তার জিহ্বাকে কন্ট্রোলে রাখে, নিয়ন্ত্রিত রাখে, এবং তার ঘর তার জন্য প্রশস্ত হয়, তার মানে ঘরে অবস্থান করে। ফেতনার সময়ে, ফেতনার সময়ে বাইরে গেলেও ফেতনা, আপনি গেলেই ফেতনায় পড়বেন, হয় হকপন্থী হবেন না হয় বাতিলপন্থীর সঙ্গী হয়ে যাবেন। সেক্ষেত্রে ঘর থাকাই ভালো, ঘরে থাকাই ভালো। এবং নিজের পাপের উপরে রোদন করে, পাপের জন্য কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাফিজ তু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুটো ইলমের পাত্র সংরক্ষণ করেছি, ফা আম্মা আহাদা আহাদু হুমা ফা বাসাস্তু, আমি একটা পাত্র ছড়িয়ে দিয়েছি, বিলিয়ে দিয়েছি, বিতরণ করেছি, দ্বিতীয় পাত্র যদি আমি প্রচার করি তাহলে আমার গলা কাটা যাবে। তাহলে ফেতনার ভয়ে, জানের ভয়ে এলেম গোপন করা যায় না যায়, বলে হুজুর জান বাঁচানো ফরজ। তাহলে তো এমন অবস্থা যদি হয়, যদি আপনার এই বলে ওম কাটার ভয় থাকে, দেখেন সাহাবি সাহাবি মানে গলা কাটার ভয়ে, কণ্ঠনালী কাটার ভয়ে এলেম গোপন করেছেন। আর জাহেলরা মনে করে কি, আবু হুরায়রা চুপ আছে, চুপ যে চুপ থাকে, আর সাকিতু আলাল হাক্কে শয়তান ওয়া নখরাস, বোবা শয়তান, বলবেন আবু হুরায়রা কি বোবা শয়তান? না, তারা তো সাহাবি, তা আল্লাহ রাসূলের সাহাবি, তারা জ্ঞানী মানুষ, তারা কেন চুপ ছিলেন? তারা জানেন যে চুপ কখন থাকতে হয়, কখন কথা বলতে হয়। ফিতনার সময়ে কথা বললে পরে যদি আপনার জানের ক্ষতি হয়, মালের ক্ষতি হয়, সে সময় কথা বলবেন না। এ নয় যে হক জানি তো, হক জানি তো, হক বলতে কষ্ট কি, স্পষ্ট কথার কষ্ট কি বাংলাতে বলে, তাই না? কিন্তু স্পষ্ট কথার কষ্ট যদি তোমার আসে, যখন আসে তখন না বুঝবে, কথা বলতে তো কষ্ট নাই, কিন্তু কষ্টটা আসবে কখন, পরে যদি এরকম অবস্থা হয়, তো সেই সময় কথা বলা আপনার জন্য জায়েজ নয়। যদি বলেন তাহলে কি দেশের রাজার বিরুদ্ধে, বাদশার বিরুদ্ধে, আমিরের বিরুদ্ধে কথা বলবো না? হ্যাঁ কথা বলেন, কে বলছে মানা করছে? নিশ্চয়ই আপনি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, কিন্তু প্রতিবাদ করার পদ্ধতি আছে। আপনি যেমন আপনার বউকে উপদেশ দেবেন, আপনি যেমন আপনার মেয়েকে উপদেশ দেবেন, তেমনি কি মাকে দেবেন? আপনার বউকে যেমন উপদেশ দেবেন তেমনি কি আপনার মাকে দেবেন? না। আপনি আপনার ছেলেকে যেমন উপদেশ দেবেন আর তেমনি কি আপনার বাপকে দেবেন? না। আপনার ওস্তাদ যদি ভুল করে তো আপনার বাপকে যেমন উপদেশ দেন আপনার ওস্তাদকে সেরকম উপদেশ দেবেন? হ্যাঁ। তেমনি সাধারণ মানুষকে উপদেশ দেওয়া হয় যেমন, সেই রকম কি দেশের রাজা দেশের নেতার বিরুদ্ধে বলতে হবে? মেম্বরে মেম্বরে বলে বাড়ালেই প্রতিবাদ হবে? হে হোয়াটসঅ্যাপে ফেসবুকে লিখে একদম না বিক্ষোভ মিছিল দেখিয়ে সেটা কি সেটা হবে? যদি আপনি নেতাদেরকে রাষ্ট্রনেতাদেরকে উপদেশ দিতে যান, ইসলামী পদ্ধতি কি সেটা জানতে হবে। ইসলামী পদ্ধতি হল যে তার হাত ধরে গোপনে তাকে উপদেশ দাও, মানুষের সামনে না। আমার মানুষের সামনে সে তো নেই কাছে, মেম্বরে মেম্বরে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে শহরে শহরে মসজিদে মসজিদে তুমি সরকারের বিরুদ্ধে বলে বেড়াচ্ছ, এটা ইসলামী পদ্ধতি না। আপনি মানেন চাই না মানেন সেটা আলাদা কথা, কিন্তু ইসলামী পদ্ধতি জানতে হবে। আপনি হক কথাটা বলবেন যার কথা তাকে গিয়ে বলুন, যদি হক কথা হিরণের বিরুদ্ধে হয় হিরণকে গিয়ে বলুন, হিরণ হিরণের কথা আমাকে কেন বলছেন, হিরণ এই হিরণ এই করছে হরণ এই করছে, তাতে লাভ কি? আর লাভের জায়গায় ক্ষতি বেশি হবে তাই না? যখন হিরণের কাছে কথাটা যাবে তখন অবস্থাটা কি হবে? সুতরাং পদ্ধতি না জেনে এরা কথা, যিনি বলে অজ্ঞ বিজ্ঞ যেটা ভয় পায় অজ্ঞ সেটা আগিয়ে যায় লাফিয়ে যায়। সুতরাং এরা সত্যি যারা মনে করে যে চুপ আছে কে কথা বলে না এসব, হ্যাঁ তো অনেক সময়ে চুপ থাকা দেখে অথবা তারা বুঝে না যে কথা বলছি না বলছি, তারা তো দেখে না আমার সব কথা কি তারা শুনছে, আমার কথা সব সমস্ত আলেম ওলামার কথা কি তারা শুনছে। এবার যে সমস্ত আলেম ওলামার কথা তারা শুনছে না তারা ভাবছে না চুপ আছে। তো সুতরাং চুপ যখন আছে তখন নিশ্চয়ই তার হিকমত আছে, আর তার জবাব সে দেবে তা নয়, এর জবাব দিচ্ছে এখন থেকে তারা জবাব চাচ্ছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে জবাব চাচ্ছে যে আপনারা চুপ কেন, আপনারা কথা বলেন না কেন? আল্লাহুল মুস্তাআন, ইন্নাস সামতা ফাযিলাতুন হাক্কান, চুপ থাকা সত্যিই ফজিলত, নীরবতা নিশ্চয়ই ফজিলত আছে। যদি সেই নীরবতার বদলে কথা বলাতে ফালতু কথা বলা হয় এবং এমন কথা বলা হয় যাতে ক্ষতিকর হয় এবং উপকারী না হয়, চুপ থাকাতে ফজিলত আছে। যদি কথা বলার ফলে মানুষের ইজ্জত সম্ভ্রম নিয়ে মানুষের সমালোচনা নিয়ে কথা বলি, গীবত করি, কারো চুগলি করি কিংবা অনধিকার চর্চা করি, এমন কথা বলি যে কথা আমার বিষয়ভূত নয় এবং সে কথা বলে কোনো মানুষের লাভ হবে না, ফালতু বলা হবে অথবা মানুষকে উত্তেজিত করা হবে কোন দলের বিরুদ্ধে কিংবা কোন মানুষের বিরুদ্ধে উত্তেজিত করা হবে, ফেতনা লাগানো হবে, সেই রকম কথা বলার চাইতে নীরবতা নিশ্চয়ই ফজিলত। আর শুধু কথা চুপ থাকলে হবে না, চুপ থাকাতে উপকার থাকতে হবে, আর শুধু কথা বললেও হবে না, বলার মাঝে কি থাকতে হবে, উপকার থাকতে হবে। সুতরাং এসব কথা খেয়াল করে আমাদেরকে হয় কথা বলতে হবে আর না হয় চুপ থাকতে হবে, যেখানে বলার সেখানে বলতে হবে, জ্ঞানী মানুষের কাজ যেখানে কথা বলার দরকার সেখানে বলবে আর যেখানে চুপ থাকা দরকার সেখানে চুপ থাকবে। অনেক সময়ে কথা না বলে ইঙ্গিতে কাজ নেওয়া যায় তাই না, ইঙ্গিতে কাজ নেওয়া যায়, আর সেই সময় ইঙ্গিতটা বেশি উপকারী হয়। যেমন কথার জন্য বলি, আপনার সাথে একজন পুরুষ আসছে, আপনি বাড়িতে যাচ্ছেন, আপনার স্ত্রী সামনে দিকে খোলামেলা, আপনি স্বামী, ইঙ্গিত করলেন এমন ভাবে যে স্ত্রী বুঝে গেল যে আমাকে পর্দা করতে বলছে। আপনার স্ত্রী হয়তো আপনার বাড়ির মাঝে আছে, আপনি দেখলেন আপনার স্ত্রীর বুকের কাপড়টা সরে আছে, তখন ইঙ্গিত করলেন, তখন সে বুঝে যায় সঙ্গে সঙ্গে, কাপড়টা কি করে নিজে সতর্ক হয়ে যায়, একে কি বলতে হবে তোমার ওইটা খোলা আছে বলা হবে না। এ সময় ইঙ্গিত করলেই দানারা ইশারা কাফিস্ত, আমাদের হুজুরা বলেন দানারা ইশারা কাফিস্ত, মানে যাদের জ্ঞানী মানুষ তাদেরকে ইশারা যথেষ্ট, তাদেরকে খুলে বলতে হবে না, ইশারা করলেই হবে। তো অনেক সময় ইশারাটা বেশি কাজে লাগে কথা বলার চাইতে, তাতে উপকারটা বেশি হয়, সঙ্গে সঙ্গে কাজ দেয়। তো ইশারা অনেক সময়ে এইভাবেই আমাদেরকে কাজ দেয়। বেশ, এখন শুনুন যে আর কোথায় আমাদেরকে চুপ থাকতে হবে, নীরব থাকতে হবে। যখন দেখবেন যে এমন মানুষ যে মানুষ আপনার জন্য ক্ষতিকর, অহংকারী, তর্ককারী, ফালতু তর্ক করে, যে তর্ক এমন করে যে আপনাকে অপদস্থ করে, আপনার কথা মানবেই না, সেই ক্ষেত্রে জবাব না দিয়ে কি করতে হবে, চুপ থাকতে হবে। কোন বিষয়ে যখন দেখবেন যে মানবে না, অন্য মজহাবের লোক, অন্য পন্থার লোক, সে আপনার কথা মানবে না, তখন তার সঙ্গে তর্ক করে লাভ আছে? আবার এমন সময় এমন করে কি গালাগালি পর্যন্ত করে, সে গালাগালি করছে আর আপনি যদি জবাব দিতে যান তো সেই জবাবে আপনাকে গালাগালি খেতে হবে, সেই ক্ষেত্রে চুপ থাকতে হবে। আরবি কবি বলেছেন, ইযা নাতাকা সাফিহু ফালা তুজিবহু ফখাইরুম মিন ইজাবাতিহি সুকুতু, বেউকুব যখন কথা বলে, নির্বোধ যখন কথা বলে, কথার উত্তর দিও না, কারণ চুপ থাকাটাই তার জন্য উত্তর। তার কথার উত্তরে আপনি যখন উত্তর দিলেন না, তখন এই চুপ থাকাটাই তার জন্য কি হয়ে গেল, উত্তর হয়ে গেল। অনেক বেউকুফের জবাব দিই না, তখন সে বেউকুফ মনে করে কে জবাব জানে না, কিন্তু আসলে জবাব না দিই আমি জবাব দিয়েছি সেটা ও বোঝে না। সাফিহুল কওমে ইয়াসতুমুনি ফায়াহদা দেখুন, যে বেউকুফ হবে তার যদি, তাকে যদি খুনও করো তো কোন লাভ হবে না, সে বেউকুফ। ফাইন জাওয়াব তাহু ফাররাজতা আনহু ওয়াইন খাল্লাই তাহু কামদানি আমুতু, তাকে যদি জবাব দাও তাহলে তার তুমি তাকে কি আস্কারা দিলে, যদি বেউকুফকে জবাব দাও ও জবাবের ফলে সে আস্কারা পাবে, আর যদি তাকে ছেড়ে দাও তাহলে সে মানে রাগ দমন করে সে মরবে, তার মানে সে মনে মনে খুব রাখবে যে কথার জবাব দিল না, আমার কথার জবাব দিল না, মানে বেউকুফের এ বোঝা উচিত নয় যে জবাব জানে না, বরং সে জবাব দেওয়ার মতো উপযুক্ত নয় তাকে, তাকে তাই জন্য তাকে জবাব দেওয়া হয়নি। লা তারজিআন্না ইলা সাফিহি হিকায়াতান ইল্লা জাওয়াবা তাহিয়াতিন হিয়া কাহা, যখন বেউকুফ কথা বলে তখন কথার জবাব দিও না সালামের জবাব ছাড়া, সালামের সালাম দিলে সামনে সালামের জবাব দিতে হবে, সেটা ওয়াজিব তাই না, কিন্তু বেউকুফ যখন তোমার সাথে বেয়াদবের কথা বলে সেই বেয়াদবের জবাব তুমি দিও না, কারণ তার সঙ্গে তুমি পারবে না। ফামাতা তুহাররিকুহু তাহাররুকা জিফাতিন, ফামাতা তুহাররিকুহু তাহাররুকা জিফাতিন আও তুহাররিকু জিফাতান, ফামাতা তুহাররিকুহু তুহাররিকু জিফাতান তাজদাদু নাতিনান মা আরাদতা হিরা কাহা, তার মানে তুমি তাকে ঘাঁটালেই গু ঘাঁটা হবে, তাকে যদি তুমি ঘাঁটাও, তাকে যদি তুমি নাড়াচাড়া করো, তো একটা মরা যদি জন্তু জানোয়ারকে নাড়া হয় তার মধ্যে থেকে বেশি গন্ধ বেরোবে তাই না, তো গু ঘেঁটে, আমাদের দেশে বলা হয় যে গু ঘেঁটে গন্ধ ছড়ানো, অসভ্যের সাথে কথা বলার মানেই হচ্ছে মান সম্ভ্রম নষ্ট করা, বিনয় হওয়া ভালো কিন্তু প্রয়োজনে প্রতিবাদ মুখরও হতে হবে, এ কথা আমরা নিশ্চয়ই জানি যে সবসময় চুপ থাকবো তা নয়, প্রয়োজনে আমাদেরকে কথা বলতে হবে, প্রয়োজনে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আর সে প্রতিবাদের ব্যাপারে আমাদের শরীয়তও আমাদেরকে নির্দেশ দিয়েছে। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার খালিল, আমার প্রাণপ্রিয় বন্ধু আমাকে ওসিয়ত করেছেন কয়েকটা বিষয়ে, তার মধ্যে একটা হচ্ছে যে আমি যেন ওয়ানা তাকাল্লামা বিমুরিল হক, আমি যেন সত্য কথা বলি যদিও তা তিক্ত হয়, সত্য কথা বলতে হবে যদিও তা তিক্ত হয়, হক কথা বলতে হবে যদিও তা তিক্ত হয়, আর আমি যেন সে ব্যাপারে লা ওয়ালা তাখুযুনি ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহর ব্যাপারে যেন কোন নিন্দুকের নিন্দা আমাকে বাধা না দেয়। বা মুসলমান মুসলিম জিহাদ করবে, মুসলিম যেখানে কথা বলবে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, একজন খারাপ কাজ করবে আপনি কিছু কথা বলবেন না, নিশ্চয়ই বলতে হবে, কিন্তু কথা বলাতে ক্ষতি হলে সেটা আলাদা কথা, সেটা আগে কথা বললাম যে ক্ষতি যদি বোঝেন বলবেন না, কিন্তু খারাপ কাজে বাধা দেবেন, ভালো কাজের আদেশ দেবেন, এই সময় আপনাকে কথা বলতে হবে। কোন শিক্ষিত ব্যক্তির জন্য উচিত নয় যে সে কোন অজ্ঞ ব্যক্তির ভুল আচরণে নীরব থাকে, নচেত তাতে তার সম্মান নষ্ট হবে এবং অজ্ঞের অজ্ঞতা আরো দ্বিগুণ বেড়ে উঠবে, অজ্ঞের যদি আপনি শিক্ষা না দেন তো সে তো আরো বেড়ে যাবে, অজ্ঞতা বেড়েই যাবে। জ্ঞানীরা প্রয়োজনে চুপ থাকলে অজ্ঞরা সুযোগে কথা বলে পরিবেশ নষ্ট করবে, যদি জ্ঞানীরা মসজিদে কথা না বলে তো অজ্ঞানীরা কথা বলবেই, যদি জ্ঞানীরা নেতা না হয় তো অজ্ঞানীরা নেতা হবেই, এই জন্য এটাও এক সমস্যা, সবসময় চুপ থাকবে না দেখলে গেওরা, তাহলে তো জাহেলরাই রাজত্ব করবে, জ্ঞানীদের উচিত রাজত্ব করা, রাজত্বের এটা দোটটা ধরে নেওয়া, নচেত জাহেলে রাজত্ব করবে। কথা হলো কিন্তু ওষুধের মতো, শেষ কথা বলি, কথা হলো ওষুধের মতো, পরিমাণ মতো ব্যবহার করলে তুমি উপকৃত হবে, আর বেশি ব্যবহার করলে ওষুধ যদি বেশি খেয়ে নেন, একটা চারটা খেয়ে নেন তো বাস আপনার শেষ ওষুধ খাওয়া হবে এবং আপনি শেষ শয়নে শুয়ে যাবেন। অধম বচনে অনেক বলে, কাজে কিছু তার নাহিক ফলে, সুজন বচনে কিছু না কয়, কাছে কাজে তার গুণ প্রকাশ হয়। রাস্তায় জানেন একটা কলা পড়েছিল, আপনারা অনেকে দেখেছেন কার্টুনের মাধ্যমে অনেক প্রকাশ হয়েছে, রাস্তায় একটা কলা, কলার ছাল পড়েছিল, তো তাতে পা দিয়ে একজন উকিল পা পিছলে পড়ে গেছে, তখন সে বলতে বলতে বলতে যাচ্ছে, এই কে ফেলেছে কলার চাল, এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, এই সেই বলতে বলতে চলে গেল। তারপরে এক কবি যাচ্ছিল, কবিও ওই পায়ে ওই লেগে কবিও পড়ে গেল, তখন সে একটা কবিতা রচনা করলো যে ফেলি আছে কলার ছাড়া, একটা কবিতা রচনা করলো, ঠিক আছে। তারপরে একজন নেতা, রাজনৈতিক নেতা, সেও এরকম বিভিন্ন কথা বলতে বলতে চলে গেল। একটা লোক এলো, এসে কলার ছালটাকে নিয়ে রাস্তার বাইরে ফেলে দিল, কথাই বলেনি, একটাও কথা বলেনি। কার কাজটা কাজে লাগলো? যে কথা না বলে চুপচাপ কাজ করে যায়, এটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার মানে এ হচ্ছে কি বলে আপনার জ্ঞান বা অভিজ্ঞতা। আর শেষ কথা বলে দিই, রচনায় রয়েছে দুটি পরস্পর বিরোধী আপদ, এক তো অনর্থক বলা আর দ্বিতীয় হলো চুপ থাকা। একটি থেকে রেহাই পেলেও অপরটি থেকে রেহাই পাওয়া খুব সুকঠিন। যদি চুপ থাকেন তাতেও সমস্যা আছে, আর যদি বেশি কথা বলেন তাতেও সমস্যা আছে, বরং যথাসময়ে একটির চেয়ে অপরটিতে বৃহত্তর পাপ সংঘটিত হয়ে থাকে। যেহেতু ফিতনার ভয় থাকলে হক কথা বলতে যে চুপ থাকে সে নির্বাক শয়তানের মতো, শয়তানুন আখরাস, পরন্তু যে আল্লাহর অবাধ্য, সে আল্লাহর অবাধ্য হয়, লোক প্রদর্শনকারী ও তোষামোদকারী হয়, আর যে অন্যায় ও বাতিল কথা বলে থাকে সে সবাক শয়তান এবং আল্লাহর অবাধ্য। যে অন্যায় কথা বলবে, মুশকিল হচ্ছে যে কথা তাহলে ভালো কথা বলতে হবে আর ফালতু কথা বলা থেকে চুপ থাকতে হবে। এমন সময় এমনও কথা হয় যে কথা বললে মানে উভয় সংকট। উভয় সংকট কেমন? আপনারা বাংলায় একটা প্রবাদ জানেন কি জানি না, বললে মা মার খায়, না বললে বাবা বিড়াল খায়, শুনেছেন? এটা কেমন উভয় সংকট, যে কথাটা যদি বলি তাহলে মা মার খাবে, আর যদি না বলি তাহলে বাবা বিড়াল খাবে। কিভাবে? বাদশাহ নামদার জানে, বাদশাহ নামদার জানে, বাদশাহ বলছে যে একবার ছাগল জবাই করেছে বাবা, বাবা ছাগল জবাই করে কি বলে গোস্ত রান্না করতে দিয়েছে, তারপরে সে গোসল টোসল করতে গেছে, বাইরে কোথাও গেছে, তারপরে যখন ফিরে আসবে ভাত খাবে বউকে বলে গেছে, আর ছেলে দেখছে এসব। তারপরে বউ দেখেছে কি যে ছাগলের গোস্তটা কি হয়েছে, কুকুরে খেয়ে নিয়েছে বা বিড়ালে খেয়ে নিয়ে, যে হোক খেয়ে নিয়েছে, নষ্ট করে দিয়েছে। এখন কি করবে? স্বামী তো খুব জান্দ্রেল, মারধর করবে এসে। তো এক কাজ করেছে কি, বিড়াল একটা ছিল, সে বিড়াল ধরে তাকে জবাই করে তার গোস্ত করে রান্না করে একদম স্বামীর পাতে দিয়েছে, এসে ভাত খাবে। এই সময়ে ভাত খেতে বসেছে, বিড়ালের গোস্ত দিয়ে ভাত খাবে, এটা জানছে কে? স্ত্রী তো জানি, ছেলেও দেখেছে, ছেলে জানছে। এই সময়ে ছেলে বলবে না বলবে না? যদি বলে যে বাবা ওটা বিড়াল রান্না, তাহলে মা তো মার খাবে, আর যদি না বলে চুপ থাকে তাহলে বাবা কি খাবে? বিড়াল খাবে, হারাম খাবে। এই উভয় সংকেতের ক্ষেত্রে বড় মুশকিল। এই সময় কথার মাধ্যমে সমস্ত আলেমকে পড়তে হয়, আলেম ওলামাকে পড়তে হয়, তারপরে আপনার মসজিদের ইমাম সাহেব, ইমাম সাহেবকেও পড়তে হয়, কোনটা বলি কোনটা বলি না, সমস্যা, উভয় সংকট, পাপ হবে না পুণ্য হবে। এই ক্ষেত্রে আপনি সংসারেও দেখবেন যে কথা বললে মায়ের বিরুদ্ধে কথা বলা হয়, আমার কথা না বললে বউ রাগ করে, আমার বউয়ের বিরুদ্ধে কথা বললে বউ রাগ করে, মায়ের বিরুদ্ধে কথা বললে মা, এই সমস্যা, বিশাল সমস্যা। এই উভয় সংকটের ক্ষেত্রেও আপনাকে বিজ্ঞের মতো, অভিজ্ঞের মতো একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে, আর সেই পদক্ষেপ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। শরীয়তের কাছ থেকে জ্ঞান নিয়ে আপনাকে চলতে হবে, কথা বলতে হবে প্রয়োজনে, আর ফালতু কথা বলবেন না, বাড়তি কথা বলবেন না। আর নিশ্চয়ই জানেন যে নীরবতাতে কি আছে, নিরাপত্তা চাল। আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সময়ে কথা বলতে পারি, সময়ে চুপ থাকতে পারি, ফালতু কথা না বলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।